তোমাদের তো পশ্চাদাপন করা হইবে। فأرسل فرعون في المدائن حاشرين অতঃপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল। إن هؤلاء لشرذمة قليلون এই বলিয়া ইয়ারা তো ক্ষুদ্র একটি দল। وإنهم لنا لغائظون এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে। وإنا لجميع حاذرون এবং আমরা তো সকলেই সদা শঙ্কিত। فأخرجناهم من جنات وعيون পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রস্রবণ হইতে। وكنوز ومقام كريم এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধ মালা হইতে। كذلك وأورثناها بني إسرائيل এই রূপেই ঘটিয়াছিল এবং বনি ইসরায়েলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী। فأتبعوهم مشرقين উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল। فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মুসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম। قال كلا إن معي ربي سيهدين মুসা বলিল কখনোই নহে আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক সত্বর তিনি আমাকে পথ নির্দেশ করিবেন। فأوحيনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم অতঃপর মূসার প্রতি ওহি করিলাম তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল। وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে। وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তার সঙ্গী সকলকে। তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো। إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত করো। قالوا نعبد أصناما فنظل لها عاكفين উহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব। قال هل يسمعونكم إذ تدعون সে বলিল তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে। أو ينفعونكم أو يضرون অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে। قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون উহারা বলিল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপেই করিতে দেখিয়াছি। قال أفرأيتم ما كنتم تعبدون সে বলিল